বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ইউনাজ্জিলুল মালায়েকাত বিরুহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরাতুন নাহল থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরাতুন নাহলের প্রথম আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের আদেশ এসে গেছে, ফালা তাস্তাজিলু, সুতরাং সে সম্পর্কে তোমরা তাড়াহুড়া করিও না। আল্লাহ পাকের আদেশ এসে গেছে, অতীতের শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্ত করেছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যেটা নিশ্চিত বিষয় সে সম্পর্কে, আর তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কেয়ামতের আদেশ, যে নিশ্চিত কেয়ামতের আদেশ আল্লাহ পাকের আসবে, সুতরাং এই ব্যাপারে তোমরা তাড়াহুড়া করিও না। আর আরেকটি তাফসির করা হয়েছে আমরুল্লাহ, আল্লাহ পাকের আদেশের, সেটা হচ্ছে আল্লাহ পাকের আজাবের আদেশ ওই সব জাতির জন্য, যেই জাতি নবী আসার পরে নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে এবং তারা তাড়াহুড়া করে যে কোথায় তোমার আজাব, তুমি যে আমাদেরকে ধমক দিচ্ছ যে তোমরা যদি না মানো আমাকে, আমার নিয়ে আসা দিনকে যদি অমান্য করো, আমার এলাহার প্রতি যদি ইমান না নিয়ে আসো, তাহলে তোমাদের উপর আজাব আসবে, কোথায় সেই আজাব, এর জন্য যে তাড়াহুড়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে মক্কার লোকদেরকে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল, অস্বীকার করেছিল, তাদেরকে ঘোষণা করে শুনিয়ে দিচ্ছেন যে আল্লাহ পাকের এই আজাবের আদেশ নিশ্চিত আসবেই, আর তা বদরে এসে গিয়েছিল এবং তারপরে মক্কা বিজয়ের মাধ্যমে সেটা সম্পূর্ণ হয়েছিল। আল্লাহ পাক ইরশাদ করছেন ফালা তাস্তাজিলু, সুতরাং তোমরা এই ব্যাপারে তাড়াহুড়া করিও না। সুবহানাহ, আল্লাহ পাক পাক ও পবিত্র, আল্লাহ পাক দুর্বল নন, আল্লাহ পাক অসহায় নন, যে তিনি সক্ষম হচ্ছেন না। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আর যেসবকে তোমরা আল্লাহ পাকের অংশী বানিয়ে থাকো সে সব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু ঊর্ধ্বে। এই সূরাতুন নাহল, সূরাতুন নাহল এই জন্য নামকরণ করা হয়েছে যে এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন, নাহল মানে হচ্ছে মৌমাছি, আর মৌমাছির কথা এবং মৌমাছির মাধ্যমে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মধু দান করে থাকেন, এই মধুর উপকারিতার কথা মহান আল্লাহ বর্ণনা করেছেন। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাযিল হয়েছে, আর এতে রয়েছে 128টি আয়াত। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের আদেশ নিশ্চিত এসে গেছে, অর্থাৎ শীঘ্রই আসবে তোমাদের কাছে, এতে কোনো সন্দেহ নেই। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, সুতরাং এই ব্যাপারে তোমরা তাড়াহুড়া করিও না। সেটি কিয়ামত হইতে পারে, আবার সেটি আল্লাহ পাক রব্বুল আলামের পক্ষ থেকে আজাব হইতে পারে, যে আজাব সম্পর্কে কাফেররা তাড়াহুড়া করছিল আর বলছিল যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে বলছো যে আমরা যদি তোমাকে না মানি, তোমার দিনকে গ্রহণ না করি, তাহলে আমাদের উপর আজাব শাস্তি আসবে, কোথায় সেই আজাব শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুশরিক কুরাইশদের জন্য বদদোয়া করেছেন, আল্লাহুম্মা জাল আলাইহিম সিনিনাকা সিনি ইউসুফ, আল্লাহ এদেরকে দুর্ভিক্ষ দাও, দুর্ভিক্ষের শাস্তি দাও, যেমন তুমি ইউসুফ আলাইহিস সালামের জামানায় সাত বছরের দুর্ভিক্ষ দিয়েছিলে। তাই আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া কবুল হয়েছিল এবং মক্কায় এমন দুর্ভিক্ষ নেমে এসেছিল যে কঠিন অবস্থা হয়ে পড়েছিল এই কুরাইশ কাফেরদের। আল্লাহ পাক বলছে সুবহানাহু, আল্লাহ পাক পাক ও পবিত্র সমস্ত ত্রুটি দুর্বলতা থেকে, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে সবকে অংশী বানিয়ে থাকো সে সব থেকে আল্লাহ পাক বহু ঊর্ধ্বে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইউনাজ্জিলুল মালায়েকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ পাক ফেরেশতাগণকে নাজিল করে থাকেন বিররূহি মিন আমরিহি, তার আদেশ সে ওয়াহি নিয়ে, রূহ মানে এখানে হচ্ছে ওয়াহি বা নবুয়াত, আল্লাহ পাক ফেরেশতাগণকে নাজিল করে থাকেন ওয়াহি নিয়ে। আর এই কোরআনে কারিমে ওয়াহিকে একাধিক আয়াতে রূহ বলা হয়েছে, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আল্লাহ পাক একটি আয়াতে ইরশাদ করেছেন, আর এইভাবে আমি হে নবী আল্লাহ পাক বলছেন যে আওহাইনা ইলাইকা, তোমার কাছে ওয়াহি করেছি, রূহাম মিন আমরিনা, আমার আদেশে আমার রূহ অর্থাৎ আমার এই ওয়াহি নাজিল করেছি। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নাজিল করে থাকেন তার ওয়াহি নিয়ে, বীর রুহে আলা মান ইয়াশা, যার ওপরে চান তার বান্দাদের মধ্য থেকে, মিনে বাদে, যাকে আল্লাহ মনোনীত করতে চান তাকে আল্লাহ পাক রেসালাত দিয়ে নবুয়াত দিয়ে সম্মানিত করেন। তো আল্লাহ পাক শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেসালাত এবং নবুয়াত দিয়ে সম্মানিত করেছেন এবং এই মর্মে আদেশ করেছেন, এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন, আন আনযিরু, যে তোমরা মানব জাতিকে সতর্ক করো, হে নবী রাসূলগণ, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আমি আল্লাহ হচ্ছি সত্য মাবুদ, আমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ফাত্তাকুন, সুতরাং একমাত্র আমাকে ভয় করবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন, আসমান এবং জমিন সমূহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন উপকারের জন্য, বিল হাক, প্রকৃতভাবে অর্থাৎ উপকারের জন্য, উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক সৃষ্টি করেননি। তাআলা আম্মা ইউশরিকুন, যেসবকে অংশী বানিয়ে থাকে আল্লাহর সাথে সেগুলি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু ঊর্ধ্বে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসিমুম মুবিন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন শুক্রবিন্দু থেকে, এই বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, ফাইযা হুয়া খাসিমুম মুবিন, তারপরে যখন পৃথিবীতে আসে অত্যন্ত দুর্বল হয়ে আসে, তারপর আল্লাহ পাক বিভিন্ন সৃষ্টির স্তর মায়ের গর্ভে, তারপরে পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন যে আল্লাহ খালাকাকুম মিন দাফিন, দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছেন, সুম্মা জালিম বাদে দাফিন কুওয়াতান ওয়া শাইবা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী করেছেন, যখন শক্তিশালী করেন আল্লাহ পাক মানুষকে, তখন কি করে মানুষ, ফায়দা হওয়া খাসিম মুবিন, সেই ব্যক্তি সেই মানুষ প্রকাশ্যে ঝগড়াটে সেজে যায়, তখন আল্লাহ পাক সম্পর্কে বাদানুবাদ শুরু করে, তর্ক বিতর্ক শুরু করে, আর আল্লাহকে অস্বীকার করে, কেউ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, কেউ আল্লাহর তৌহিদ একত্বকে অস্বীকার করে, কেউ পরকালকে অস্বীকার করে, কেউ আল্লাহ পাকের বিধানকে সার্বিক জীবনে বাস্তবায়ন করতে অস্বীকার করে, এইভাবে মানুষ প্রকাশ্য ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, এই সূরায়ে নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিভিন্ন নিয়ামতের কথা যা বান্দার উপর করেছেন, বহু রকমের আল্লাহ পাক যে অনুগ্রহ করেছেন, আর আল্লাহ পাক বহু কিছু দান করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন, সেসবের কিছু নিয়ামতের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন যাতে করে আমরা তার শুকরগুজার বান্দা হইতে পারি। আল্লাহ পাক বলছেন যে দেখো গৃহপালিত পশুকে, ওয়াল আনআমা খালাকাহা লাকুম, এই চতুষ্পদ গৃহপালিত পশু তোমাদের উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি, ফিহা দিফউন ওয়া মানাফি ওয়া মিনহা তাকুলুন, তাতে তোমাদের শীত নিবারক রয়েছে, অর্থাৎ তাতে শীতকালে তোমরা শীত থেকে বাঁচবে আর তোমরা গরম কাপড় এ দিয়ে তৈরি করবে, এর ব্যবস্থা রয়েছে। যেসব আল্লাহ ফাক রব্বুল আলামিন গৃহপালিত পশু সৃষ্টি করেছেন তার মধ্যে হচ্ছে মেষ, এ মেষের লোম দিয়ে উনের কাপড় তৈরি হয় আর তা দিয়ে শীত থেকে বাঁচা যায়, ও মানাফিও, এবং তাতে বহু উপকারিতা রয়েছে। আল্লাহ ফাক বহু উপকারিতা রেখেছেন গৃহপালিত পশুর মধ্যে, তার মধ্যে একটি উপকারিতা হচ্ছে যে আমরা দুধ পান করতে পাই, অমিনহা তাকলুন, আর তা থেকে তোমরা ভক্ষণ করে থাকো, আমরা সেগুলিকে জবাই করি, গৃহপালিত পশু যেগুলি আল্লাহ পাক হালাল করেছেন এবং সেগুলি আমরা খেয়ে থাকি, আল্লাহ পাক আমাদের খাদ্যেরও ব্যবস্থা করেছেন। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুন ওয়া হিনা তাসরাহুন, আর তোমাদের জন্য এসব সৃষ্টিতে অর্থাৎ এই গৃহপালিত পশুর সৃষ্টিতে, ফিহা ফিল আনআম, গৃহপালিত পশুর সৃষ্টিতে তোমাদের জন্য সৌন্দর্য রয়েছে, কত সুন্দর লাগে দেখতে, তোমাদের যদি গরুর পাল থাকে, উটের পাল থাকে, ছাগল মেষের পাল থাকে, দুম্বার পাল থাকে, দেখতে কত সুন্দর লাগে। হেনা তরিহুন, বিশেষ করে সকাল বিকাল যখন তোমরা সেগুলিকে চড়িয়ে সন্ধ্যাবেলা ফিরে আসো, ওয়াহিনা তাসরাহুন, আর সেগুলিকে যখন সকালবেলা বিচরণের জন্য ছেড়ে দাও, মাঠে যখন ছেড়ে দাও, যখন পাল ধরে যাচ্ছে সেসব গবাদি পশু কত সুন্দর লাগে, এতে রয়েছে সৌন্দর্য। আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আরো নিয়ামত হচ্ছে, ওয়াতাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। আর তোমাদের বোঝাগুলিকে এমন এমন দেশে এসব গৃহপালিত পশু, বিশেষ করে উট, গাধা, খচ্চর, এগুলি এমন এমন দেশে নিয়ে যায় বহন করে, লাম তাকুনু বালিগি, সেসব দেশে তোমরা এসব ভারী বোঝা নিয়ে পৌঁছিতে পারতেন না, ইল্লা বিশুকিল আনফুস, বড়ই কষ্ট করেই পৌঁছিতে পারতে। যদি তোমাদের মাথায় করে নিয়ে যেতে হতো, কাঁধে করে নিয়ে যেতে হতো, তাহলে তোমাদের জন্য বড়ই কষ্টকর হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক তোমাদের জন্য এই নিয়ামত তৈরি করেছেন যে উটের পিঠে চাপিয়ে দিচ্ছ, গাধার পিঠে, খচ্চরের পিঠে চাপিয়ে দিচ্ছ, আর দূর দূরান্তে তোমরা তোমাদের মাল সামান আসবাবপত্র বহন করে নিয়ে যাচ্ছ। ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক অত্যন্ত দয়াদ্র এবং অত্যন্ত দয়ালু। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল খায়ল ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবু হাওয়াজিনা ওয়া ইখলুকু মা লা তাআলামুন, আর ঘোড়াকে, খচ্চরকে, গাধাকে আল্লাহ সৃষ্টি করেছেন, লিতারকাবু হা, যাতে করে তার ওপর বা এসবের ওপর তোমরা সওয়ার হও তোমাদের আরোহণের জন্য। তাহলে ঘোড়া, খচ্চর আর গাধা সৃষ্টি করার প্রথম মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সেগুলিকে আমরা সওয়ারির কাজে ব্যবহার করব, সেগুলির উপর আমরা চাপব। ওয়াজিনাতান, এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সাজসজ্জার জন্য, শোভা সৌন্দর্যের জন্য, দেখতে কত সুন্দর লাগে ঘোড়া, খচ্চর, গাধা এগুলি। ওয়াখলুকু মা লা তাআলামুন, এবং আল্লাহ পাক এমন এমন কিছু সৃষ্টি করেছেন বা করবেন, এমন কিছু সৃষ্টি করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন, মা লা তাআলামুন, যা তোমরা জানো না। আল্লাহ পাক আমাদের চোখের আড়ালে বহু কিছু সৃষ্টি করে রেখেছেন, ভূগর্ভে এবং বনে জঙ্গলে, এইরকমই পানির তলায়, সাগরে, মহাসাগরে, যা আমরা জানি না। এইরকমই মানুষ বিভিন্ন আল্লাহ পাকের সৃষ্টিকে জড়িয়ে যেসব আবিষ্কার করে থাকে, যেমন বাস, ট্রাক, ট্রেন, এভাবে এরোপ্লেন, আর এইরকম বহু জিনিস, এমনকি আমাদের মোবাইল, এই বিভিন্ন রকমের যেগুলি আমাদের ভোগের সামগ্রী, যেগুলি দিয়ে আমরা উপকৃত হয়ে থাকি, এসবের দিকে এই আয়াতের অংশে ইঙ্গিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সূরায়ে নাহলের আয়াত নম্বর 8 ইরশাদ করেছেন, ওয়া ইখলুকু মা লা তাআলামুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এমন এমন জিনিস সৃষ্টি করবেন, তোমাদের ব্রেন, বুদ্ধি যা দিয়েছেন তা দিয়ে, যে সে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। পরে সম্মানের রক্ষা, দূর করে হতাশা, দেই তাকে অধিকার, মিটিয়ে দেই নিরাশা। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান, মান ও সম্মান, তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার। দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যা 5টায় আর পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। মুজফর বিন মহসিন, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আল্লাহ ফাকরাবুল আলমিন ঘোড়াকে, খচ্চরকে এবং গাধাকে সৃষ্টি করেছেন দুইটি উদ্দেশ্যে। আল্লাহ পাক বলেছেন, একটি হচ্ছে আমরা সেগুলিকে আমাদের সওয়ারির কাজে ব্যবহার করব, সেগুলির ওপর আমরা আরোহণ করব, আর সেগুলি আমাদের শোভা সৌন্দর্য দেখতে সুন্দর লাগে। ঘোড়া সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোস্ত খেতে অনুমতি দিয়েছেন, সুতরাং ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ। সহিহ বুখারীতে এই হাদিসগুলি রয়েছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়া আল্লাহ কাসদুস সাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে সরল পথ প্রদর্শন করা, সঠিক পথ দেখিয়ে দেওয়া, এটি হচ্ছে আল্লাহ পাকের দায়িত্ব। অমিনহা জায়ের, আর সেসব রাস্তার মধ্যে কিছু বাঁকা পথ রয়েছে, যেসব হচ্ছে শয়তানের পথ ডানে বামে, সেগুলি থেকে সতর্ক সাবধান থাকবে। ওয়ালাউ শা আল্লাহ হাদাক মাজমাইন, আল্লাহ পাক যদি চাইতেন তাহলে তোমাদের সকলকে সঠিক রাস্তা দেখিয়ে দিতেন, গন্তব্যস্থানে পৌঁছে দিতেন, কিন্তু আল্লাহ পাক নবী রাসূলগণকে দিয়ে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন। তৌফিক আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যক্তিদের সম্পর্কে হয়, যাদের অন্তরে আল্লাহ পাক সততা দেখেন, যাদের মধ্যে মেহনত পরিশ্রম দেখেন, যাদের মধ্যে দেখেন যে তারা অন্তর দৃষ্টি দিয়ে দেখছে এবং তারা ভালো মন্দের মাঝে পার্থক্য করছে, আল্লাহ পাক তাদেরকেই সঠিক পথ দেখিয়ে গন্তব্যস্থানে পৌঁছান। আল্লাহ পাক জোরপূর্বক কোনো জাতিকে হিদায়ত করেন না যাতে করে পরীক্ষার বিষয়টি শেষ না হয়ে যায়। আল্লাহ পাক মানুষের মধ্যে স্বাধীনতাও দিয়েছেন এবং তার সাথে সাথে তাদেরকে ভালো কাজের আদেশও করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা আল্লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, পানি নাজিল করেন, বৃষ্টি বর্ষণ করেন তোমাদের জন্য, মিনহু শারাবুন, তা থেকে তোমাদের পানীয় হয়, তা তোমরা পান করো, ওয়া মিনহু শাজারুন, আর তা থেকে জন্মে বৃক্ষলতা, ফিহে তো সিমুন, যাতে তোমাদের পশুগুলিকে খাওয়াও, পশুগুলিকে চড়াও। এই ঘাসপাত যদি না হইতো, লতাপাতা যদি না জন্মতো পৃথিবীতে, বৃষ্টি যদি বন্ধ হয়ে যেত, তাহলে তোমাদের এই যে পশু ছিল সেগুলিও ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইউম্বেতু লাকুম বিহি যারআ ওয়াজ-জাইতুন ওয়ান-নখীল ওয়াল-আনাব ওয়া মিন কুল্লি সামারাত ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্গত করে থাকেন এই বৃষ্টির পানি দিয়ে আজ-জারআ শস্য ক্ষেত, ওয়াজ-জাইতুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শস্যকে উদ্গত করে থাকে তোমাদের জন্য, জাইতুন গাছকে উদ্গত করে থাকেন, ওয়ান-নখীল খেজুর গাছকে আল্লাহ পাক উদ্গত করে থাকেন, ওয়াল আনাব আঙ্গুর গাছকে আল্লাহ পাক উদ্গত করেন, অমিন কুল্লি সামারাত, এবং বহু রকমের ফলমূলের গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশের বৃষ্টির মাধ্যমে উদ্গত করেন এই জমিনে। ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এতে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন রয়েছে, আল্লাহকে চেনার ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক এসব তোমাদের জন্য সৃষ্টি করেছেন, এবং আল্লাহ পাক পানীয় যে বর্ষণ করেন তোমাদের উপকারে বর্ষণ করেন। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান-নাহার ওয়াশ-শামসা ওয়াল-কামার ওয়ান-নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি ইন্না ফী যালিকা লায়াতিন লিকওমিন ইয়াকিলুন। আল্লাহ পাক বলছেন, আর হে মানব জাতি, তোমাদের জন্য আল্লাহ পাক রাত দিনকে, সূর্যকে চন্দ্রকে তোমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছেন, তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন, সুতরাং সেই রাত দিনে তোমরা উপকৃত হচ্ছ, তোমরা সূর্য চন্দ্র দ্বারা তোমরা লাভবান হচ্ছ, আর এতে তোমাদের বহু ফায়দা রয়েছে। ওয়ান-নুজুম মুসাখখারাতুম বিআমরিহি, এবং তারকারাজিও আল্লাহ পাকের আদেশে তোমাদের আয়ত্তে রয়েছে, তোমাদের নিয়ন্ত্রণ রয়েছে, আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যে আল্লাহ পাক এই তারকারাজি সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমিন ইয়াকিলুন, নিঃসন্দেহে এসব বিষয়গুলিতে বহু নিদর্শন রয়েছে ওই সব জাতির জন্য যারা চিন্তা করে দেখবে, যারা বুঝার চেষ্টা করবে। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়া মা যারা লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানু ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমিন ইয়াযাক্কারুন। আর যা কিছু আল্লাহ ফাক রব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে, মুখতালিফান আলওয়ানুহু, রং বিরঙের, বিভিন্ন রঙের, বিভিন্ন বৈশিষ্ট্যের আল্লাহ ফাক যা কিছু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, এগুলি তোমাদের জন্য করেছেন। ইন্না ফি যালিকা লায়া, নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে উপদেশ গ্রহণকারী জাতির জন্য। وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حليا تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ তো সেই সত্তা যিনি সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন, লেতাকুলু মিনহু লাহমান তরিয়া, যাতে করে এই সমুদ্র থেকে তোমরা তাজা গোশত খেতে পারো, অর্থাৎ মাছ খেতে পারো, জীবিত তোমরা মাছ ধরে নিয়ে আসো, জীবিত মাছ খেতে পারো, এবং মৃত যদিও আল্লাহ পাক হারাম করেননি তা হালাল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হাদিসে রয়েছে, আর কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল বলেছেন ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, এই তুআমুহুর তাফসীর হচ্ছে যে মাছ সমুদ্র থেকে নদী থেকে পানি থেকে উঠিয়ে নিয়ে এসে সে জীবিত পেলে সেটা হচ্ছে সাইদুল বাহর, সেটা শিকারি, আর যদি তোমরা মরা অবস্থায় পাও সেটি হচ্ছে তো আমহু, আল্লাহ পাক তাও হালাল করেছেন। ওয়াতাস্তাখরিজুনা মিনহু হিলিয়া, এখানে সমুদ্র থেকে যে আমাদের উপকারিতা রয়েছে সেই উপকারিতাগুলি আল্লাহ পাক বর্ণনা করেছেন, একটি হচ্ছে সেখান থেকে আমরা মাছ খেতে পাই, দ্বিতীয় হচ্ছে ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান, আর এই সমুদ্র থেকে তোমরা রত্নরাজি সংগ্রহ করে থাকো, বের করে থাকো, এখানে মণিমুক্তা পাওয়া যায়, এখানে খনিজ সম্পদ পাওয়া যায়, যেগুলি দিয়ে আমরা এই মণিমুক্তা আর বিভিন্ন রকম আল্লাহ ফাক রব্বুল আলমিনের নিয়ামত দিয়ে আমরা অলংকার তৈরি করে থাকি, তালবাসুনাহ, যেগুলি তোমরা ব্যবহার করে থাকো, ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফি, এবং তৃতীয় উপকারিতা হচ্ছে যে তুমি দেখবে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নৌযানকে দেখবে, জলজাহাজকে দেখবে, মাওয়াখিরা ফি, এই সমুদ্র পথে সমুদ্রের বুক চিরে চলমান রয়েছে, গতিশীল হয়ে রয়েছে, কেমনভাবে পানিকে বিদীর্ণ করে পানিকে চিরে এই নৌযান চলতে পারে, আল্লাহ পাকের হচ্ছে এ অনুগ্রহ। আর তোমরা এইভাবে এক দেশ থেকে আরেক দেশে, এক স্থান থেকে দূরের স্থানে তোমরা নিজেরা পৌঁছিতে পারো, তোমাদের মাল সামানও তোমরা স্থানান্তরিত করতে পারো, ওয়ালে তাব তাগো মিন ফাজলে, এবং যাতে করে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো এক দেশ আরেক দেশের সাথে, ওয়ালা আল্লাহকুম তাশকুরুন, আর যাতে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো এসব নিয়ামত পেয়ে। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন তার অনুগ্রহ সম্পর্কে, ওয়াল কাফিল আরদে রাওয়াসিয়া, জমিনের উপর আল্লাহ পাক রব্বুল আলমীর পর্বতমালা সৃষ্টি করে দিলেন, আন্তামিয়দা বেকুম, যাতে করে তোমাদেরকে নিয়ে আর নড়ে না পড়ে, নড়বড় না করে জমিন অস্থির না হয়ে পড়ে। যদি আল্লাহ পাক এই পাহাড় পর্বতগুলি সৃষ্টি না করতেন, তাহলে পৃথিবী সৃষ্টি করার পরে পানির ওপর এমন ভাসমান অবস্থা ছিল যে সেই সময় কোনো মতে স্থির ছিল না আর বসবাসযোগ্যও ছিল না। ও আনহারান, এবং নহর নদী নালা আল্লাহ পাক প্রবাহিত করেছেন, অসবলান বিভিন্ন রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, লা আল্লাকুম তাহতাদুন, যাতে করে সে রাস্তা দিয়ে তোমরা দিক নির্দেশনা পেতে পারো, ও আলামাতিন, এবং বিভিন্ন চিহ্ন সমূহ আল্লাহ পাক রব্বুল আলমীর পৃথিবীতে রেখে দিয়েছেন, অবিন্নাজমে, এবং আল্লাহ পাক তারকাও সৃষ্টি করেছেন, হুম ইয়াহতাদুন, মানুষরা তা দিয়ে দিক নির্ণয় করে থাকে, তাহলে তারকা দিয়ে দিক নির্ণয় করে থাকে। এছাড়াও বিভিন্ন চিহ্ন রয়েছে এই জমিনের উপর, যেসব চিহ্ন দেখে একবার সেই সব রাস্তা দিয়ে গেলে আরেকবার এসে চেনা যায় যে এগুলি হচ্ছে সেই রাস্তা, যেই রাস্তাগুলি দিয়ে অমুক অমুক জায়গায় পৌঁছা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, আফামান ইয়াখলুকু কামাল্লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন, আচ্ছা বলো তো যে আল্লাহ সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন, সেই আল্লাহ কি ওইসব তোমাদের বাতিল মাবুদের মতো, ওইসবের মতো যেসব কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিতে চাও না, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো তাহলে সেসবের সংখ্যা নির্ণয় করতে পারবে না, লা তুহসুহা, কত সংখ্যা রয়েছে আল্লাহ পাকের নিয়ামতে, আল্লাহ পাকের অনুগ্রহের, তা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহ লাগফুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল অতি মার্জনাকারী দয়াবান, ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুন ওয়া মা তুলনুন, এবং আল্লাহ পাক সব কিছুই জানেন, যা কিছু তোমরা গোপনে রাখো আর যা তোমরা প্রকাশ করো। ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইখলুকুনা শাইয়ান ওয়া হুম ইখলাকুন, আল্লাহ পাক ইরশাদ করছেন, আর যেসব লোকেরা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে, সেই সবগুলি যেগুলিকে আহ্বান করে, লা ইখলুকুনা, সে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, একটা ক্ষুদ্র বস্তুও সৃষ্টি করতে পারে না, ওয়া হুম ইখলাকুন, বরং তারা সৃষ্ট, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমওয়াতুন গায়রু আহিয়া, আর তারা মৃত, আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন যে যাদের তোমরা উপাসনা করে থাকো এরা মৃত, মারা গেছে, গায়রু আহিয়ারা, জীবিত নয়, অমায়াস অরুণ আইয়ানা ইউবাসুন, আর তারা জানেও না যে তাদেরকে কখন পুনরুত্থিত করা হবে, কিয়ামতের জন্য কখন উঠতে হবে। এলাহুকুম এলাহু ওয়াহিদ, হে মানব জাতি, তোমাদের উপাস্য, তোমাদের মাবুদ একমাত্র এক মাবুদ। ফাল্লাযিনা লা ইউমিনুন বিল আখিরা, সুতরাং যারা পরকালে বিশ্বাসী নয়, কুলুবুহুম মুনকিরা, তাদের অন্তর এসবকে অস্বীকার করে, এই সত্যকে অস্বীকার করে, তাওহীদকে অস্বীকার করে, অহম মুস্তাকবিরুন, আর এরাই হচ্ছে অহংকারী। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা জারাম আন আল্লাহ ইয়ালামু মা ইউসিররুন ওয়া মা ইউলানুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই যে আন্নাল্লাহ ইয়ালাম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যা কিছু তারা গোপনে রাখে, ওমা ইউর যা কিছু তারা প্রকাশ করে। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। ওয়াইজা কিলা লাহুম মাযা আনজালা রব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন, আল্লাহ বলছেন কাফেরদেরকে যখন জিজ্ঞাসা করা হয়তো আল্লাহ পাক কি নাজিল করেছেন সে সম্পর্কে জানো কি, কোরআন সম্পর্কে কিছু বলতে পারো, তখন তারা বলতো আসাতিরুল আউয়ালিন, এগুলি হচ্ছে প্রাচীন যুগের উপকথা, এগুলি হচ্ছে মিথ্যা কল্পিত কিসা কাহিনী। এইভাবে সত্য থেকে সাধারণ মানুষদেরকে দূরে রাখতো। আল্লাহ পাক বলছেন লি আহমেলু আউজারহম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ, যাতে করে তারা তাদের বোঝা পূর্ণরূপে নিজে বহন করে কিয়ামতের দিনে। অমিন আউজার ইল্লাযিন ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, আর না জেনে যেসব অন্য লোকদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরও বোঝার কিছু অংশ যেন তারা উঠায়, কারণ তাদের বিভ্রান্তি গুমরাহির কারণ এরাই হয়েছে। আল্লাহ শুনে রাখো, সা আমায়াজেরুন, যে বোঝা উঠাবে সেটা বড়ই নিকৃষ্ট বোঝা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে নিজের সংশোধনে যেন তৌফিক দান করেন, জাতির সংশোধনে আল্লাহ পাক যেন তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন, মন্দ কাজ থেকে শিরক কুফরি থেকে বিদাত থেকে আল্লাহ পাক বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপে রোড, বার্মিংহাম UK, পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230 1, IBAN GB52LOYD 3096340102414192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। Peace TV, মানবতার সমাধান। কাকে বলে আমলে শালে? আমলটা করতে আমলে সালে, যা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। গোষ্ঠী পাথর কি? তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ঈমানের দিক নির্দেশ কি? সবচেয়ে নিকৃষ্ট পথ হলো শরীয়তের নামে নতুন কিছু সৃষ্টি করা। কিভাবে আল্লাহকে রাজি করবেন? যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে। কিভাবে পাবেন আল্লাহর সাক্ষাৎ? জানতে হলে দেখুন আমলে শালে আজ সন্ধ্যা 5টায় আপন সম্প্রচার, রাত 12টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।